بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أرخى تفن الددون بيان بيان ما بيننا الله صلى ببنر تحية إسلامية السلام عليكم ورحمة الله وبركاته الله تبارك وتعالى أرربنا يي أرربنا ويش ما جل يي ألم شيك بالله بلي رزقون شيء ضرورة الله يارهين ديار بنا يي أرم أرفرت ألم سر أشي دنيا مجها مهارت ألم شيك أوريه যে এলমত জরিয়া আরা দুনিয়া মাজি যাতাই আখরাত মাজি আল্লাহর রাজি গরি ফেরি জান্নাত ছাই হিন্দিলা এলম আরা তো দুরর আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মা হই সূরাতুন নাহল মা দাসে আনরা জানো আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ আল্লাহ ইয়ারার বানাইদি আরার মারফত আরার নি আলাই আরা কিছু চিন না জানি ওয়া জাআলা লাকুমুস সামা ওয়া লা বসারা ওয়া লা আফিদা লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত গরি আল্লাহ তাআলা ইয়ারার সুব দিয়ে খান দিয়ে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কলব দিয়ে বুঝিবল্লাহ চিন্তা করিবল্লাহ তদব্বর করিবল্লাহ আল্লাহ শুকরিয়া করিবল্লাহ তাইলে আর ইসলাম মাজি ফয়লা শুরু মাজি আল্লাহ কুরআন নাযিল হইছে যে আয়াত মাজি ফয়লা আয়াত মাজি আল্লাহ কি হই ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খলক খলকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম তাইলে আল্লাহ ইয়ারারে তালিম শিখিবল্লাহ হই আরে ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খলক আরে তো তালিম শিখি ওয়েশম মাজি হামহা বিসমিল্লাহ আল্লাহর নাম লয়ারে তালিম শিখা ওরিবো আল্লাহ আল্লাহ ইয়ে আরে বরকত দিবল্লাহ আল্লাহর নাম লয়ে শুরু করিম তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়ে আরে বানায়ারে বাদে আরে যতম মাজি আরে আকাল বালে বুদ্ধি ই আরে তো আল্লাহর ইবাদত গরা হরিবো এ টাইম ইন এবার আগত তো আরে তো এলম শিখা ওরিবো তাইলে আরে বাইয়ান বাইয়ান হামহা এলমর শিখিম এলম শিখি বল্লা উলিয়ারে নিজের জান মালরে খসা করিম এলমর ফজিলত বেশি এলমর ফজিলত বাচ্চাটা মাঝে হইয়ার করে এবারে দে হে দুন আরও বহুত বেশি আছে তৈলে আর ইসলাম মাঝে এলম সারা কোনো আমল নাই হাম হাই হাম হা আর কি গড়া করিব এলম শিখে এর আমল গড়া করিব আর আরা যে কালিমে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি এবার মানি মফুম আর বোঝা করিব আল্লাহ আর বুঝিয়ারে গরিবল্লাহ হই আল্লাহ হই দে কোরআন জিরিমা সূরাত মুহাম্মদ মাজে আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফির লি যামবিক ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ কইবল্লাহ হই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝিয়ারে মুসলমান বল্লাহ হই লা ইলাহা ইল্লাল্লাহ মুফুম বুঝিবল্লাহ হই আল্লাহ তো গুনাহ মাফ বল্লাহ হই আর দুনিয়ার মুমিন বান্দা বান্দা বন্দি তার আল্লাহ বুঝিয়ারে দোয়া করিবল্লাহ হই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ই আরা ইলম সারা হনকান খতা হনতুন আরা মানা গজি আরা ইলম সারা যদি খতা হই দিলে আরা গলাদত করি দেইম বই হেতল আল্লাহ তবারক ওয়া তাআলা ইয়ে ইন হুয়া ইয়াকুল ইন্নামা হারাম রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন হেড়ে আয়াতি বারাহারে তু আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন আল্লাহ ইয়ে নো হোদে হিন্দিল্লা শিজক কল দাসে আল্লাহ ইয়ে হুয়াইবুল খান ইলম সারা মানজে হোদে রি ওয়া লা তাকুম আলাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বসরা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা সূরা ইসরা মাজে আছে আরা ইলম সারা খতনা হুয়াইম কল্লা আরা তু আল্লাহ ইয়ে বেগুন সওয়াল গরিবো ইয়াউমুল কিয়ামা আরার দাসে এ খনকাম হতা হই এলম সারা খনকাম হতা হুনি খনকাম হতা দেখি গলত ইম বেগুনের বাবদ আল্লাহ তবারক ও তালাই আরা সুকর খানর করবর বাবদ বেগুন সওয়াল করিব আল্লাহ তবারক ও তালাই এতল আরা এলম সারা খন হতা তরন হইম ইয়ার বাদে এলম ওয়ালা কল যেতরা আছে তার ফজিলত বহুত বেশি আছে কেলা আল্লাহ তবারক ও তালাই কুরআন মহদ শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তৌহিদ আর ওয়াহদানিয়াত আর ইকরার গজিদে আল্লাহ ইদা আছে গওয়াদি মালায়েকা কল গওয়াদি ইয়ার বাদে আল্লাহ হদ ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসস وقول العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم تلا الله الوحدانيه الله اكد الله عباده الله اكد الدنيا ما جه خنو ذات عباده الله اكد نديان غوادي دي الله يي الله رو ملائكه يي يار بعد علماء قال ده ترى علماء سي شريعه العلماء سي ترى هت الله انا انا را بغم ملي ره هميشه علم شي كي بالله كوشي گجم الدنيا ما جي الله ر بيشي دورا دي خن منشي الله ر بيشي دورا حق دورا الله ر زنگري دورا پري হেঙ্গুরি ডরা ডরা ইবাদত করতে হমাইছে ওলামা কলে দিনত শরীয়তের ওলামা আছে কুরআন হাদিসের ওলামা আছে এড়ে ওলামা হা মহা মরত কোন কোন জরুরত না মাইয়া হইনু ওলামা যে তারা তো শরীয়তের কুরআন হাদিসের ওলামা আছে আর দিলে মাইয়া আল্লাহ ডর আছে আমল আছে তাইলে মানুষ ইন্দা আছে আল্লাহর খাস বান্দা কল হি তারারে ওলামা খাজা দিনত শরীয়তের ইলম লয়ারে আমল করে তারা আল্লাহ হদ ইন্না মা ইখশাল্লাহ মিন ইবাদিল ওলামা আল্লাহর বেশি জিন্দা গরি ডরা করে হিল্লা গরি ডরা দখনে ওলামা কলে ইয়ার বাদে ওলামা কলর দাসে মঞ্জিলা আল্লাহর কাছে বেশি বড় আছে বেশি ওসল আছে এটা আল্লাহ হদ কুল হাল ইস্তাউল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যে তারা তো শরীয়তের ওলামা আছে তারা আল্লাহ না জানে তারা এক বরাবর নে কোনদিন বরাবর নে হয় ইয়ার ফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মুমিনের দরজাত রে বলন গজি হেড তু যে তারা আল্লাহ শরীয়তের ওলাম দিয়ে হি তারা দরজারে আরো বেশি বলন গজি আরো বেশি উঁচা গজি আরো বেশি দাসে মর্তবা ওসল গজি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়ারা অনরারে শরীয়তের আলম শিখিয়ে আমল গরিব আল্লাহ তৌফিক দুক আর মারতে ভাই আল্লাহ ইমসল করুক yarbaade allah tabaraka wa taala rasulullah sallallahu alaihi wasallam re khonosh is bej magi bola no ha no ho illa ilmuddin ilmul kitab ilmul sharia allah yahde wa qur rabbi zidni ilma allah nabiri shike diya muhammad qul rabbi zidni ilma allah are alam bishi gorido arabi guniki hoyum allah tan alam magi hamisha allah tan hamisha elam magiyum allah tabaraka wa taala ya arare shuritr alam di walla arar oti arar ko inchen di roti begunare shuritr alam di walla bujare ara allah tan hamisha hamisha magiyum yar baade ara honi ko tu jannat aur rasta mata ki tumono hot doile ara hamisha talabul ilm mata ki ekkan kam masala ile din ma shikiyum kala elam shiki anar rasta diana si anar jannat rasta allah nabi muhammad sallallahu alaihi wasallam hoyde hadith bukhari ma jase fi kitab al ilm man salaka tariqan yaltamisu fihi ilma سهل الله له به طريقا الى الجنه وفي روايه من سلك طريقا يطلب فيه علما سهل الله له به طريقا الى الجنه ترز هنكم انجي من سلك طريقا يطلب فيه علما زهنكم انجي علم راستمازي اسي علم طلب غور مانيش بهنا هم محمد درس فرانا وري هم ها جامعه ترانا وري زكنا سديان ما شريت علم فرا وريو هدي اسي مانيش با الله تعالى النبي هو سهل الله له طريقنا الجنه الله يه يعني تري مانيش بري جنه ترسا سانغري চলে আর অনরা বেগুনে সোয়াল গজি মাল্লা তো হামেশা আল্লাহ আর এলম রাস্তা মারা কি বললা দুনিয়া মাঝে তিন আর জিয়ারে থাকি এত দিন পর্যন্ত চলে আর হাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জিড়াই আর হাসে আল্লাহর কি তদ জিড়াই ইন কি আল্লাহ আল্লাহর সিনি বললা আল্লাহর ইবাদত করি বললা যদি আর হি তার এলম নসিন পূর্ণ করি দইলে আর ইন কেন করে জানিও আল্লাহ কুরআন মহাই লাকাদ মান্না আল্লাহ আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াজাক্কিহিম ওয়া ইয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين الله تبارك وتعالى يا رحمه النبي ديوڑے ارار ذات انسان انسانت النبي ديوڑے کلا اے نبی علیہ الصلوۃ والسلام اللہ رو آیات کلا رشی کہ بولا ار ار دل مجے جہن کان حسد اسے کنا اسے شریک اسے بغض اسے عداوا اسے ان پہ نر صبر بولا و يعلمهم الكتاب والحكمه اللہ رو کتاب رسول سنت انش کہ بولا یرا گتو نبی ديوڑے را گتو جاہلیت م منج کے سنت انچو تولے اللہ تبارك وتعالى ار انرا بے گنرے এলাম ফরি বল্লা আল্লাহর কিতাব ফরি বল্লা রাসূল সুন্নাহ ফরি বল্লা তৌফিক দক ইয়ার বাদে আখেরি খতা নরা দিয়ান কবলা সাহেব ইয়ান দিয়ান খতা কান লিখি আল্লাহ তবারক ওয়া তাআলার আদর মাতা কে মানুষ কোন দিন দিনে ইলম শরিয়া শিখি তেলে বালা মানুষ কোন দিন তো এত মনে হইলে আল্লাহ বালাই রে দেখো যদি আল্লাহ আল্লাহর দাসে বালাই ফ ওসে মানুষ কোন দিন তো এত মনে হইলে যে তারা শরীয়তের এলাম ফরা ফরি করে তারা কে আল্লাহ নবী হইনে মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ফাকহু বিদ্দিন ইবা বুখারী মুসলিম আর হাদিস যে হনুক মানুষের সাথে আল্লাহ বালাই রে দা করিব মানুষ বারে আল্লাহ দিনের এলাম দিব শরীয়তের এলাম দিব কিতা আল্লাহর কিতাবের এলাম দিব রসুল সুন্নতের এলাম দিব ইন লেরা আমল করিব তিয়ার বাদে আর আর ভাই বিনেন্দ্র খাওয়া দেখি আর যেতের এলাম বুঝিয়ে তল লেরা আমল করিবলা খুশি খুঁজ এলাম কোনোদিন না বাড়িব যদি আমল নগরের দইলে আর এলাম লেরা কোনোদিন ফায়দা নেব যদি আমল নগরের দইলে এলম ফরি বাদ আমল নগরের দইলে ইহুদের সিফত আর ভিতরে আই যাবে এলম নফরি আমল করে দিলে নাসারা সিফত আর ভিতরে আই যাবে তাহলে এলম ফরিউম এলম লেরা আমল করিম আল্লাহ سورة الفاتحة ماذا هو اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم الله تعالى ما يقول ده على صراط المستقيم وراكي والله صراط المستقيم دي جنة راستا صراط المستقيم دي اسلام صراط المستقيم دي العلم النافع والعمل الصالح الله تبارك وتعالى زي ما انشري هي راستا وراكي عربي هي راستا وراكي والله تلا الله تبارك وتعالى صراط المستقيم وراكي اللي معنيش فنين هنا لدي النبيين والصديقين والشهداء والصالحين الله تعالى رحمه وجمد اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ارا اهرت انا هودي زمنشي الم فجي يهود كل الم فجي عمل نور ارزين الم نور عمل التساهي النصارى الله يا رب ان الدل نور تلي سوره الفاتحه الله يا رب فرض نماز نقل نماز امام ور مقتدي بكنر بتوي الله يا اسرار هي ان سوره الفاتحه مدى سيدت الله হেতলা আর বাই বিনাইন আর যে তোর এলম শিখি ইয়ান নিজে শিখিম ইয়ান নিজে নিজে শিখি বাদে আর আর নিজে বাদে আমল করিম আমল করি বাদে আর বাইরে শিখাইম আর বাইরে শিখে বেশমা যেদিন দুঃখ আছে ইন আর সবর করিম আর নতি গিলে আর আর ওয়াজিব আদা নইব আল্লাহ সুরত আসর মা হইদি ওয়াল আসর ইন আল ইনসান আলা ফি খুস ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলু সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর এড়ে সূরা ইয়ামা যে এলম ফরন আমল করন দাওয়াত দন সবর করন ইম বেগুন আছে ان فرق هذا ان شاء الله باذن الله اخر هوتل دي الله تبارك وتعالى قران المهديه ايها الذين امنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون تلي ارا جتر الم بري تلي عمل نغر دي الله رل بشي بشيبو ارتو هم هي هم ها الم فرا خريبو الم فريار الم لير عمل غرا خريبو والله اعلم والسلام عليكم ورحمه الله وبركاته